প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন একতানের সঙ্গীত পরিচালক মাহমুদুল হাসানের কণ্ঠে নসিব যেন হয়। গানের কথা লিখেছেন কাজী জুনায়েদ মোহসিন, সুর ও কণ্ঠ মাহমুদুল হাসান। শিল্পীকে কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছেন আরিফুর রহমান, শোয়াইব ইব্রাহিম ও আনোয়ার আবদুল্লাহ। সঙ্গীত পরিচালনা ও সার্বিক দিক নির্দেশনা কাজী জুনায়েদ মোহসিন, শব্দগ্রহণ মোহাম্মদ সেলিম, আর উপস্থাপনায় ছিলাম আমি সাকিব হাসান। আল্লাহ হাফেজ।